শাওন রাতে যদি শরণে আসে মোরে বাহিরে ঝাড় বাহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি শরণে আসে মোরে বাহিরে ঝাড় বাহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি ভুলিয়ে স্মৃতি মম নিশীথ স্বপন সম ভুলিয়ে স্মৃতি মম নিশীথ স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিলো পাথরে বাহিরে ঝাড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি ঝুরিবে পূবালি বাই গহন দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে ঝুরিবে পূবালি বাই গহন দূর বনে রহিবে চাহি তুমি